بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মালয়েশিয়া থেকে গোলাম কিবরিয়া ভাই জানতে চেয়েছেন যে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর সূরা হাশরের শেষের 3 আয়াত পড়া হয়। এই হাদিসটি এবং আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্না 8 বার, এই যে পড়া হয় এই হাদিসটি সহি কিনা? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, এই হাদিসটি সহি না, এটা জয়ীফ হাদিস। এ হাদিসটি সহি না, যে এক হাদিসে এসেছে তুমি যখন ফজরের নামাজে পড়বে তখন কথা বলার আগে আল্লাহ মার্জিনি মিনান্নার 7 বার পড়ো এবং আল্লাহ মান্নি আসআলুকা জান্না, আল্লাহ মান্নি আসআলুকাল জান্না এটা পড়ো। কেউ কেউ এই যে এটা 7 বার পড়তে বলছে, বা আপনি বলছেন যে 8 বার, তো এটাও 7 বারের কথা এই হাদিসে আছে। তো এইটা পড়লে ওই দিনে মৃত্যুবরণ করলে সে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবে এবং তাকে জান্নাত দেবে। এই যে হাদিসটি, এই হাদিসটির মধ্যে এটা গায়র সহিহ, এটা সহি নয়, এটা হলো জঈফ। সিলসিলা আহাদিস জঈফা শেখ আলবানী রাহেমাহুল্লাহ 1624 নম্বর হাদিসে এটা উল্লেখ করেছেন, এটা জঈফ হাদিস, সহি নয়। অনুরূপভাবে ওই হাদিসটিও জঈফ, যে হাদিসটি আপনি বললেন যে সূরা হাশরের শেষের 3 আয়াত পড়া মাগরিবের পর, আউযু বিল্লাহি সামির আলিম না শাইতানুর রাজিম, এইরকম করে পড়ে, এরপরে সূরা হাশরের 3 আয়াত পড়া ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এই যে হাদিসটি রয়েছে এটাও জয়ীফ হাদিস, এটাও সহি হাদিস নয়। তবে আল্লাহর কাছে জান্নাত কামনা করতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, এই জন্য একটা ব্যাপক হাদিস আছে যেটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 2572 নম্বর হাদিসে, ইবনে মাজাতে 4340 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, এবং শেখ আলবানি তিনি এটাকে সহিহুল জামের মধ্যে উল্লেখ করেছেন 6275 নম্বর হাদিস। হাদিসটি হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাআলাল্লাহাল জান্নাহ 3 মাররাত ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। কেউ যদি আল্লাহকে বলে আল্লাহ যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, যেমন বলবেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হ্যাঁ এমন করে কেউ কেউ যদি আল্লাহর কাছে জান্নাত কামনা করে 3 বার, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তা আপনি এইভাবে বলতে পারেন যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস। অনুরূপভাবে মান ইস্তাজারা মিনান্নার 3 মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান্নার, কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, যেমন বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, এরকম করে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার 3 বার যদি বলেন, তাহলে জাহান্নাম বলে আল্লাহ তাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। এই হাদিসটি, এই হাদিস গ্রন্থগুলিতে যেগুলোর নাম বললাম এগুলোতে উল্লেখ করা হয়েছে। এই হাদিসটি কোনো সময়ের সঙ্গে রিলেটেড নয়, যে কোনো সময় আপনি বলতে পারেন, কিন্তু আগের যে হাদিসে ফজরের পরে, মাগরিবের পরে এরকম করে নামাজের পরে বলবেন এমন এটা সহি নয়। তবে এটা সহি হাদিস যে আপনি যে কোনো সময় আপনি এটা বলতে পারেন, আল্লাহর কাছে জান্নাত চাবেন, জাহান্নাম থেকে মুক্তি চাবেন কমপক্ষে 3 বা 3 বার করে। এটা হলো সহি হাদিস এবং এটা বিশুদ্ধ। হাজ আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।